ফজিলতময় চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শোনার পরে আজকের ইসলামী মহাসম্মেলনের শেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে এই শীতের রাত্রিতে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে যে মহান রব্বুল আলামিন এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম যে বিষয়গুলো আলোচনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ, দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনাগুলো যদি আমরা আমল করি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আসা সময় দেওয়া আমাদের জন্য সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে এবং যা আলোচনা হবে সবগুলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা ইমান বিষয়ে অনেক সুন্দর আলোচনা শুনেছিলাম, ইমান কিভাবে ভাঙে, ইমান ভঙ্গের কারণগুলো অনেক সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমি যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব অল্প সময়ে, সেই বিষয়টি আমরা যেই দেশে বসবাস করি আমাদের দেশটার নাম কি, আমরা দেশকে অপছন্দ করি নাকি দেশকে কি করি ভালোবাসি, আমরা আমাদের এই জন্মভূমি বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি মহব্বত করি, এই দেশের মানুষকে মহব্বত করি, এই দেশের মানুষকে ভালোবাসি, এই দেশের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজেরা এবং এই দেশের সকল মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই আমরা এই দাওয়াতের কাজ করে থাকি। এই দেশের মানুষ কেন্দ্রিক আমাদের দাওয়াত, এই দেশের মানুষ কেন্দ্রিক আমরা যে সকল কার্যক্রম পরিচালনা করে থাকি সব এই বাংলাদেশের বাংলা ভাষাভাষী ভাই বোনদের কেন্দ্রিক। এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি হল যুবক যুবতী, বাংলাদেশের যে মানুষগুলো আছে সবচেয়ে বেশি মানুষ হল আমাদের যুবক যুবতী ভাই ও বোনেরা। এই যুবক যুবতী এরা কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, কেউ আমাদের ছেলে, কেউ আমাদের মেয়ে, কেউ আমাদের এরকম কোনো না কোনো আত্মীয় স্বজন, আমাদের বাহিরে না, প্রত্যেক পরিবারে প্রত্যেক সমাজে সব জায়গায় যুব সমাজ সব জায়গায় বিদ্যমান। এমন কোন সমাজ নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন পরিবার নাই যেই পরিবারে যুব সমাজ নাই। আজকের এই মাহফিলটার ইন্তজাম যারা করেছেন তারাও যুব সমাজ, কারণ সমাজের যত কাজ ভালো কাজ হোক খারাপ কাজ হোক সবগুলোর আঞ্জাম দিয়ে থাকে যুব সমাজ। যুব সমাজ যদি ভালো হয়ে যায় ওই সমাজটা ভালো হয়ে যায়, যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় তো ওই সমাজটা ওই দেশটা ধ্বংস হয়ে যায়। এই জন্য যুব সমাজ হল একটা দেশের, একটা সমাজের, একটা পরিবারের মূল্যবান সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে মানুষের বয়সটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব, মানুষের এই জীবন থেকে যে যৌবনকালটা আমাদের এই বাংলাদেশের যুবক যুবতী ভাই বোনদের বর্তমান সমস্যাগুলো এবং এই সমস্যাগুলোর কোরআন সুন্নাহ ভিত্তিক সমাধান, এই বিষয় কেন্দ্রিক আমরা দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে সবরের সাথে, আমরা বেশি সময় বেশি রাত পর্যন্ত আলোচনা করব না, যত অল্প সময়ে আমরা আলোচনা শেষ করতে পারি চেষ্টা করব, একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত বসার অনুরোধ করব। আমরা রাজি আছি তো? আল্লাহ পাক আমাদেরকে সবরের সাথে বসার এবং শোনার তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সৃষ্টি করে একটা হায়াত নির্ধারণ করে দিয়েছে, একটা জীবন, একটা বয়স আমাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছে। কারো সেটা 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80। আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সটার মধ্যে কতগুলো উত্থান পতন আল্লাহ পাক ঘটান। আল্লাহাক নিজের পরিচয় কোরআনে কারিমে বিভিন্ন ভাবে দিয়েছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিচয় দিয়েছেন, আল্লাহুল্লাযী খলাকালাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফা ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে এক দুর্বল অবস্থার মধ্য দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন। যখন তুমি দুনিয়াতে এসেছিলে, পৃথিবীতে তুমি পদার্পণ করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একেবারে অসহায় বানিয়ে, তুমি এত দুর্বল, নিজে দাঁড়াতে পারো না, নিজে বসতে পারো না, নিজে নিজের থেকে কিছুই করতে পারো না, দুনিয়ার অন্য মানুষের সহযোগিতা ছাড়া তোমার পক্ষে কিছুই করা সম্ভবপর ছিল না। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে নিজে কিছুই করতে পারে না, পুরা দুনিয়াবাসীর সামনে একেবারে অসহায় হয়ে জন্মগ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুর্বলতা থেকে আস্তে আস্তে করে উত্তরণ ঘটিয়ে তোমাদেরকে এক শক্তিশালী যুবকে পরিণত করেন। এখন তুমি নিজে নিজে সব কিছু করতে সক্ষম, শুধু তোমার নিজের কাজ নয়, এখন তুমি পরিবারের অন্যদের কাজগুলো করতে সক্ষম, এখন তুমি সমাজের কাজ করতে সক্ষম, এখন তুমি দেশের কাজগুলো করতেও সক্ষম। আমি আল্লাহ তোমাকে ওই দুর্বল অবস্থা কাটিয়ে কাটিয়ে তোমাকে পরিপূর্ণ যুবকে পরিণত করি। আবার আমি আল্লাহ ওই যৌবন কাল থেকে তোমাকে আস্তে আস্তে আস্তে আস্তে করে আবার বার্ধক্যের দিকে নিয়ে যাই। প্রথম জীবনে যখন তুমি অসহায় অবস্থায় দুনিয়াতে এসেছিলে, মৃত্যুর আগেও তোমাকে এরকম অসহায় বানিয়ে আবার আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটাকে এই পরিক্রমার মধ্য দিয়ে বানিয়েছেন, এজন্য মানুষ যেন মনে করে না আমি নিজে স্বয়ং সম্পূর্ণ, আমি সব পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আগমনের সময় অসহায় অবস্থায় দুনিয়াতে পাঠান, আবার আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার সময় অসহায় অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যান। আল্লাহ আকবার। তবে মাঝখানের কিছু একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে একটা পরিপূর্ণ শক্তি দিয়ে একটা যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত, কিন্তু এই নিয়ামতকে অনেক যুবকেরা কাজে লাগাইতে পারে না, এই যৌবনটাকে ধ্বংস করে দেয়, যৌবনটাকে বিপদগামী করে দেয়। আল্লাহ পাক শুধুমাত্র যেই যুবকগুলাকে কবুল করেন ওই যুবকগুলো তাদের এই যৌবনকালটাকে কাজে লাগাইতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালটাকে বেশি গুরুত্ব দিয়েছেন একজন মানুষের জীবনের জন্য। একজন শিশু যখন জন্মগ্রহণ করে কত বছর পর্যন্ত শিশু থাকে বলেন তো দেখি? যে একজন শিশু থাকে 14 বছর অথবা 15 বছর পর্যন্ত সর্বোচ্চ সীমা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত হল 15 বছর, আর অধিকাংশ আহলুল এলেমদের মত হল সর্বোচ্চ 14 বছর। অর্থাৎ বালক হওয়া, যুবক হওয়া, চিহ্ন আলামত প্রকাশিত হওয়া পর্যন্ত সে শিশু থাকে। বালক হওয়ার আলামত সমূহ প্রকাশ হলে তখন আর শিশু থাকে না, তখন হয়ে যায় যুবক। ধরেন 15 বছর, 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় যৌবনকাল, এটাকে বলা হয় আশাবাব। 40 থেকে 50 পর্যন্ত এই সময়টাকে বলা হয় আল কাবুলা, এটা হলো প্রৌঢ়ত্বকাল। 50-এর পরে যখন মৃত্যু পর্যন্ত যে সময়টা থাকে এই সময়টাকে বলা হয় আশাইখুকা, বৃদ্ধকাল। আচ্ছা, এখন একজন মানুষ যদি 70 বছর বাঁচে, এই 70 বছরের মধ্যে কোন সময়টা, কোন কালটা সবচেয়ে বেশি বলুন তো দেখি? শৈশবকাল, শিশুকাল হলো ধরেন 15 বছর, যৌবনকালটা হলো 25 বছর, প্রৌঢ়ত্বকালটা হলো 10 বছর, বৃদ্ধকাল হলো 20 বছর। তাহলে দেখা গেল তার জীবনের দীর্ঘতম সময়টা হলো যৌবনকাল 25 বছর। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জীবনে যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়িত করে দিয়েছেন, যাতে ব্যক্তির আখেরাতের যা কিছু করা দরকার সব কিছু জিনিস এই যৌবনকালে সে সংগ্রহ করতে পারে। সুবহান, যৌবনকালের 25টা বছর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে করে দিয়েছেন যাতে 25 বছরে তার আখেরাতের সব সরঞ্জাম সে জোগাড় করে নিতে পারে। সুবহান, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে খুব পছন্দ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাতুন যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে এমন থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ব্যবস্থা দিন ছায়ার মধ্যে জায়গা দিবেন। সুবহানাল্লাহ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা দিন ওই ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে আর কোন ছায়া নাই। এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে মানুষগুলোকে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করবেন। তন্মধ্যে 1 নম্বর শ্রেণী হল ইমামুন আদেলুন, যেই নেতা ন্যায়পরায়ণ, যেই নেতা আদেল, যেই নেতা ইনসাফকারী, যেই নেতা, যেই ইমাম কারো ঘরে জুলুম করে না। 2 নম্বর মানুষগুলাই হল ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবকগুলো যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ, কি আপনারা থেকে সুবহানাল্লাহ বলা না, এই এলাকার মানুষ সুবহানাল্লাহ বলা লাগে না নাকি? যে তবে বক্তা কোন কমান করবে না, বক্তা কমান করা সুন্নতের খেলাফ। এই জন্য সুবহানাল্লাহ কম, চিল্লাইয়া কম, এগুলো বলা যাবে না, কিন্তু আপনি নিজের থেকে বলতে হবে এটা জিকিরের মজলিস, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার, এগুলো শুনবেন আল্লাহর কথাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কথাগুলো, আর নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ, যে জায়গায় যেটা বলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই সাত শ্রেণীর মধ্যে দ্বিতীয় প্রকারের দু নম্বরে যে মানুষগুলোকে জায়গা দেবেন সে মানুষগুলো হল বুড়া মানুষেরা, নাকি? ওই যুবক গুলো, ওই যৌবন কালের অধিকারী মানুষগুলো, যে মানুষের যৌবন কাল তা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছিল, যৌবন কাল তা আল্লাহর ইবাদতের মধ্যে কাটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন রেখেছেন সব মানুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কাদামা ইবনে আদম, কিয়ামতের ময়দানে বনি আদম যেই দুই পায়ের উপরে দাঁড়াবে, এই দুই পায়ের কদম থেকে এক কদম ডানে বামে কোনো দিকে তাকানোর সুযোগ পাবে না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঁচটা প্রশ্ন করবেন। এই পাঁচটি প্রশ্নের উত্তর তারা যথাযথভাবে দিতে না পারবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আন উমরিহি ফিনা আফনাহু, বান্দারে তোমাকে আমি ষাট সত্তর বছরের একটা হায়াত দিয়েছিলাম, তোমাকে একটা জীবন দিয়ে, একটা আজাল দিয়ে, একটা সময়কাল দিয়ে বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, এই সময়কালটা তুমি, এই উমরটা, এই বয়সটা কেমনে করে তুমি কাটিয়েছিলা? আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বিরাট নিয়ামত ছিল, এই নিয়ামতের শুকর গুজারি তুমি বান্দা কিভাবে করেছিলে? দুই নম্বর প্রশ্ন হলো, বান্দা তোমার ওই ষাট সত্তর বছর জীবনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিয়েছিলাম, যৌবন কাল হিসাবে দীর্ঘ পঁচিশ বছরের একটা হায়াত তোমাকে আমি আল্লাহ দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কেমন করে অতিবাহিত করেছিলে? আল্লাহ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন কালের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে জিজ্ঞাসা করবেন, ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, তোমাকে যে এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞানের আলোকে তুমি কি কি আমল করেছিলে? দুইটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের সাথে সম্পর্কিত করে করবেন, ওয়ামিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমার সম্পদ কোন দিক থেকে তুমি উপার্জন করেছিলে আর কোন কোন খাতে তুমি খরচ করেছিলে? সুবহানাল্লাহ, তাহলে এই পাঁচটি কিয়ামতের ময়দানের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কি? যৌবনকাল। যৌবনকালের বিষয়টা আল্লাহ জিজ্ঞাসিত করবেন আলাদা করে। অমরের মধ্যে, বয়সের মধ্যে কিন্তু যৌবনকাল অন্তর্ভুক্ত, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় রেখেছেন, এক প্রশ্ন রেখেছেন শুধু যৌবনকালের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে খুব ভালোবাসতেন, যুবকদেরকে খুব মহব্বত করতেন, কারণ যুবকেরা সমাজের চালিকা শক্তি। যুবক যদি শিরক মুক্ত হয় ওই সমাজ হয়ে যাবে শিরক মুক্ত, যুবক যদি হয় বেদাত মুক্ত ওই সমাজ হয়ে যাবে বেদাত মুক্ত, যুবক যদি হয় সন্ত্রাস মুক্ত ওই সমাজ হয়ে যাবে সন্ত্রাস মুক্ত, যুবকেরা যদি হয় মাদক মুক্ত ওই সমাজ হয়ে যাবে মাদক মুক্ত সমাজ, যুবকেরা যদি হয়ে যায় ধূমপান মুক্ত ওই সমাজ হয়ে যাবে ধূমপান মুক্ত সমাজ, যুবতীরা যদি হয়ে যায় পর্দাশীল ওই সমাজ হয়ে যাবে পর্দাশীল, বেহায়াপনা মুক্ত, অশ্লীলতা মুক্ত, দর্শন মুক্ত এক শান্তির সমাজ। অর্থাৎ টোটাল সমাজটা যুবক যুবতীদের উপরে নির্ভরশীল। এখানে মূল ভূমিকা, মূল চালিকা শক্তি আমাদের যুবক যুবতী ভাই বোনেরা। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুবকদেরকে খুব পছন্দ করতেন, খুব মহব্বত করতেন। একদিন এক যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এত মহব্বত ছিল, মহব্বতের সুযোগে এক যুবক সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে চলে আসছে। চলে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযাল্লি বিজ্জানাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যৌবনের তাড়নায় আমার জানা করতে মন চায়, আমাকে একটু আপনি জানা করার অনুমতি দিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে কিসের অনুমতি? জানার অনুমতি। কত বড় দুঃসাহস দেখছেন, সরাসরি কার কাছে আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিবে, অনুমতি দিবে। আজকে আমাদের দেশে অনেক জায়গায় জানা পারমিশন দেওয়া হয় আছে না, কথা কয় না, জানা না মানা না আছে না বাংলাদেশে? কিছু আছে বিনা অনুমতিতে, বিনা লাইসেন্সে, আর কিছু আছে লাইসেন্স প্রাপ্ত, অনুমোদন প্রাপ্ত। এক যুবক এসে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন দেওয়ার জন্য, অনুমতি দেওয়ার জন্য। তাহলে বোঝা যায় ওই যুগ এরকম মানুষ ছিল। আজ থেকে দেখেন 1400 বছর আগে এক যুবক এসে গেছে, এজাল্লি বিজ্জানা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জানার পারমিশন দিয়ে দেন, অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথাটা বলার পরে সাহাবায়ে কেরাম চারিদিক থেকে চোখ বড় করে করে তাকায়, এই যুবকের কত বড় দুঃসাহস, কত বড় বেয়াদব, আমার নবীর সামনে চলে আসছে জানার অনুমতি নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এই যুবককে বড় আকারে কোনো দমক দিও না, গালি গালাজ করিও না, খারাপ বলিও না, মারিও না, কিছু করিও না, উদ্নো উদ্নো যুবকটারে আমার কাছে পাঠায় দাও, আমার নিকটে পাঠায় দাও, আর কাছে চলে আস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে কাছে টেনে নিলেন। ফাদানা মিনহু কারীবান, এমন কাছে আসলেন একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলেন। সামনে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি কি তোমার মায়ের সাথে কেউ জানা করো এটা পছন্দ করো নাকি? যুবকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্রেন খুলে দিচ্ছেন, বিবেক খুলে দিচ্ছেন। আমাদের সমস্যা হলো আমরা বিবেকে তালা মারি রাখি, আগে কি করি মানুষের বিবেক গুলোতে আগে তালা মারি দিই যাতে এটা খুলতে না পারে। এই জন্য আপনাদেরকে যত অন্ধ করে রাখা যায় তত আমাদের লাভ বেশি। আপনাদেরকে যদি বলি যে খবরদার কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, কিচ্ছু পড়বেন না, খালি আমরা যা কইতে আসবেন, এটাতে আমাদের লাভ বেশি। কারণ আমরা কমু যে ভাই আপনি এটা করেন, এই আপনার এটার জন্য 10,000 টাকা দেন, আপনি দিয়ে দিবেন। কিন্তু যদি আপনি কোরআন হাদিস পড়েন, আপনি যখন কমু এই তাবিজের হাদিয়ে 30,000, আপনি কবেন এটা তো সেরে, কি বলেন? আপনি কি হাদিসে পড়েন নাই, জানেন না, তখন কোনটা সেরে কোনটা কি আপনি তো কিছুই বুঝবেন না, মাঝখানে আমার একটু ইনকামের সুযোগ হয়ে যাবে। এই জন্য আমরা চাই সবসময় আপনাদেরকে মূর্খ বানায় রাখতে, জাহেল বানায় রাখতে, এটাতে আমাদের লাভ বেশি। এই জন্য দেখবেন প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা তাদের সাধারণ জনগণকে মূর্খ বানায় রাখে। আপনি যত ধর্ম আছে পৃথিবীতে প্রত্যেক ধর্মে দেখবেন শুধু ধর্মীয় ব্যক্তিত্ব ছাড়া, পণ্ডিতেরা ছাড়া, গুরুরা ছাড়া, মশাইরা ছাড়া বাকি লোকেরা ধর্ম সম্পর্কে কিছুই জানে না। কারণ তাদেরকে জানার সুযোগ দেওয়া হয় না, সুযোগ দিলে ওই ধর্মীয় পণ্ডিতদের ধর্মীয় ব্যবসা শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একাডেমি সূরা তাওবার মধ্যে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله. ওই বান্দারা ভালো করে খেয়াল রাখবা, তোমাদের ভিতরে জমিনে এমন অনেক বড় বড় আলেম ওলামা আছে, এমন অনেক বড় বড় দরবেশ আছে, বড় বড় পীর সাহেব আছে, লায়াকুলুন আমওয়াল الناس بالباطل, যারা অন্যায় ভাবে বাতিল পদ্ধতিতে মানুষের থেকে টাকা খায়, সম্পদ খায়, টাকা তোলে আর বস্তার মধ্যে ঢুকায়, বস্তা সিলাই আর রুমের মধ্যে নিয়ে বস্তায় বস্তায় টাকা জমা করে, মাহফিল শেষ হয় কোটি কোটি টাকা গণে, দেখবেন ছোট মানুষ থেকে সম্পদ নামার যত কৌশল, যত পন্থা, যত পদ্ধতি, এরকম বিভিন্ন পদ্ধতিতে মানুষ থেকে সম্পদ খায়। অপরদিকে মানুষদেরকে আল্লাহ রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। মানুষ যদি সুন্নত মানতে চায়, সুন্নতকে বলে ফেতনা, কয়েক খবরদার সমাজে ফেতনা সৃষ্টি করিও না। মানে ফেতনা হলো আমার ব্যবসার মধ্যে কোন ধরনের সমস্যা দেখা দিলে ওই সমস্যাটারে আমরা বলি ফেতনা। আপনি যেই সুন্নত জাগ্রত করতেছেন, এই সুন্নত জাগ্রত হলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এজন্য এটা আমার জন্য ফেতনা। এজন্য কোন খবরদার সমাজে কোন ধরনের ফেতনা তৈরি করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে যদি কোন ব্যক্তি ফেতনা বলে, ওই লোকের ঈমানের মধ্যে সমস্যা আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরককে ফেতনা বলছেন, সুন্নতের বিরুদ্ধে বেদাত করলে এটাকে আল্লাহ পাক ফেতনা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা নূরের 63 নম্বর আয়াতে বলছেন, فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ। আমার নবীর সুন্নতের খেলাফ কোন কাজ করার ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকা উচিত, কারণ আন তুসিবাহুম ফিতনা, আমার নবীর সুন্নতের খেলাফ কোন কাজ করলে তোমাদেরকে ফিতনা গ্রাস করবে। তাহলে সুন্নতের খেলাফ বেদাত করলে বেদাত হলো ফিতনা, কিন্তু সমাজে দেখা যায় উল্টা সুন্নতের একই ফিতনা। আজকে দেখা যায় বেদাত গুলো হয়ে গেছে ইবাদত, বেদাত গুলো হয়ে গেছে সুন্নত, আর কেউ সুন্নতের আমল করতে চাইলে কয় নিয়ে ফিতনা তৈরি করিব না। নাউজুবিল্লাহ, সুন্নতকে ফিতনা বলা একজন ইমানদারের ইমান হারানোর কারণ। আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইরা যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবককে এনে দেখেন ব্রেন খুলে দিচ্ছে, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সরাসরি প্রথম কিছু বলেন নাই, জিজ্ঞাসা করলেন তোমার মায়ের সাথে কোন মানুষ জানা করবে এটা তুমি পছন্দ করো কিনা। বলে দে আল্লাহর কসম, আমার মায়ের সাথে কেউ জানা করবে এটা আমি পছন্দ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার বোনের সাথে কেউ জানা করো এটা পছন্দ করো নাকি? না। তোমার খালার সাথে? না। তোমার কুকুর সাথে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক, তুমি আমার কাছে এসেছো জানার পারমিশন নেওয়ার জন্য, জানার অনুমতি নেওয়ার জন্য। তুমি যার সাথে জানা করবা ওই মহিলাটা, ওই নারীটা কারো মা, কারো খালা, কারো কুকুর, কারো বোন, কারো এরকম আত্মীয় স্বজন তারাও তো পছন্দ করে না। তার বোনের সাথে, তার কুকুর সাথে, তার খালার সাথে দুনিয়ার কেউ জানা করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌক্তিক ব্রেন খুলে দেওয়ার দাওয়াত শুনে যুবকের চোখে পানি এসে গেল, যুবক কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা তাহির কালবাহু ওয়াগফির যানবাহু وحسن فرجه يا الله। এই যুবকের পাহের কালবাহ, এই যুবকের কলবটা, এই যুবকের অন্তরটা তো অপবিত্র হয়ে গেছে। যদি অন্তর অপবিত্র না হইতো তো জানার দিকে তার মন যাইত না। যার অন্তর অপবিত্র হয়ে যায় এই লোকের মন জানার দিকে যায়। যার অন্তরের ভিতরে ঈমান জাগ্রত থাকে তার মন কোনোদিন জানার দিকে যায় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানী হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জানাকারী কখনো জানা করে না যতক্ষণ সে ঈমানদার অবস্থায় থাকে, মুমিন অবস্থায় থাকে। যখন সে জানা করে বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা তাহির কালবাহু, হে আল্লাহ আপনি এই যুবকটার অন্তরটাকে, কলবটাকে পবিত্র করে দেন। ওয়াগফির যানবাহু, এই যুবকের মনে যে গুনাহ প্রেরণা, গুনাহ করার বাসনা, গুনাহ করার ইচ্ছা জাগছে, এর দ্বারা তার একটা বড় ধরনের গুনাহ হয়ে গেছে, আয় রাব্বুল আলামিন এই যুবকের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ওয়াহাসসিন ফারজাহু, রাব্বুল আলামিন তার যৌবনটাকে আপনি পবিত্র বানাই দেন। কোন প্রকারের অশ্লীলতা, কোন প্রকারের খারাপ জিনিসের দিকে যেন তার আকর্ষণ না থাকে। আমার ভাইরা এবং বোনেরা, আজকে আমরা শুধু বলি সমাজের যুবক সব খারাপ হয়ে গেছে, পোলাপাইন সব নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কয়েকজন যুবকের দেখে এত সুন্দর করে বুঝাইছি, কয়েকজন যুবক যুবতীর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, একজনের জন্য করি নাম ধরে ধরে দোয়া করেন আল্লাহ সমাজের এই যুবক গুলাকে আল্লাহ তুমি তাওহীদ দাও, আল্লাহ এই যুবক গুলাকে সুন্নাত দাও, আর আল্লাহ এই যুবক গুলাকে নামাজ বানিয়ে দাও, আর আল্লাহ এই যুবক গুলাকে তুমি চরিত্রবান বানিয়ে দাও। একজনের জন্য দোয়া করে নিন, একজনকে দেখে দাওয়াতও দিই নাই, এমনি শুধু সমালোচনা করি, সমাজ খারাপ হয়ে গেছে, পোলাপেন খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেই সাহাবি হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবি বলতেছেন ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইয়ালতাফিত ইলা আইয়ে শাইইন, ওই দিন থেকে ওই যুবকটা কোনদিন আর কোন নারীর দিকে কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাইতে আমরা আর দেখি নাই। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এইভাবে পছন্দ করতেন, মহব্বত করতেন, মহব্বতের সাথে তাদেরকে দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতেন যেই মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিলেন এদের মধ্যে পরিসংখ্যান নিলে দেখা যাবে অধিকাংশ হইল যুবক। ইসলাম গ্রহণকারী যত সাহাবী ছিলেন তার মধ্যে অধিকাংশ যুবক অবস্থায় যৌবন অবস্থায় ইসলাম গ্রহণ করেছে, কারণ বুড়া মানুষেরা সহজে ইসলাম গ্রহণ করতে পারে না। দেখবেন বুড়া মানুষের সারা রাত ওয়াজ করবেন, সারা রাত বুঝে দেবেন, বোঝানোর পরে বাড়ির যে কেউ কি কব যে বাপ দাদা সত্য গোষ্ঠীর পরি আছে উনি আছে, আর এখন নতুন নতুন কথা কয়, নতুন নতুন হুজুর বাইরেছে, একে ধুতু দেখছি যেগুলো গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে, এত বড় বড় হুজুরটা এগুলো পরি আছে দেখ, আর এখন কয় এগুলো করা ভালো না, আমাদের মুরব্বীরা জন্য করিয়াছে বাহিরে আর যাবো না। দেখবে তো মুরব্বীরা সহজ হেদায়ত পায় না, মুরব্বীদেরকে আপনি দশ ঘন্টা ওয়াজ করিও খুব কম হেদায়ত পাইবেন, এটা সুন্নত যুগে যুগে নবী বলে সুন্নত, মুরব্বী খুব কমে হেদায়ত পাইছে যুগে যুগে, হেদায়ত পাইছে বেশি কারা যুবকেরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক অবস্থায় ইসলাম গ্রহণ করছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক অবস্থায় ইসলাম গ্রহণ করছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক অবস্থায় ইসলাম গ্রহণ করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু অবস্থায় ইসলাম গ্রহণ করছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শত শত সাহাবী ছিলেন শাবাবে মদিনা, মদিনার যুবক। এই জন্য যৌবন কালটাই হেদায়েতের জন্য সবচেয়ে উপযুক্ত সময়, এই সময় এদের কাছে যদি দিনই দাওয়াত সঠিক দাওয়াত আদরের সাথে যত্নের সাথে মহব্বতের সাথে দোয়ার সাথে যদি পৌঁছায় দেওয়া যায় এই যুবকরা বেশি হেদায়েত প্রাপ্ত হয়। কোরআনে কারিমে সূরা আল-কাহফে আল্লাহ পাক কিছু যুবকের ঘটনা আসহাবে কাহফের যুবকের ঘটনা বর্ণনা করছে না, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى الله رب العالمين من أولي أصابك أقول جباك له آمنوا بربهم ترى تدر ربير قرى إيمان نسلوا وزدناهم هدى আমি আল্লাহ শেষ পর্যন্ত তাদের ইমানকে হেদায়েতকে আরো বাড়াই দিছি। সুবহান ওই আসলে কাফের যুবকগুলো দেখেন নিজের ইমান বাঁচানোর জন্য ইমান বাঁচানোর তাগিদে ঘর বাড়ি ছেড়ে পরিবার পরিজন ছেড়ে এলাকা ছেড়ে শেষ পর্যন্ত পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিছে। আজ পর্যন্ত যত ইতিহাস আছে দেখেন কোন মুরব্বী বৃদ্ধ বয়সে যায় এরকম পাহাড়ের গুহায় আশ্রয় নেয় নাই, ইমান বাঁচানোর জন্য আশ্রয় নিছে কারা যুবকেরা, সেই আসাবুল কাহাবের যুবকেরা নিজের ইমান রক্ষা করার জন্য সমাজ ছেড়ে সব ছেড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই বসে বসে কাম দেয় খালি যুব সমাজ ধ্বংস হয়ে যায়, কেমনে যুব সমাজের বাঁচানো যাবে এটা কোনো চেষ্টা নেই, একজন মাথার মধ্যে রুটি লয়ে খালি কাম দেয়, পাহাড়ে কুকুরটা মরে যেতেছে না খাই মরে যেতেছে, আহারে কুকুরটা কত কাজ করতো রাত্রে ঘেউ ঘেউ করতো, চোর আসতে পারতো না ডাকাতে আসতে পারতো না কত কাজ করতো, কিন্তু আজকে কোথায় অভাবে কুকুরটা না খেয়ে মারা যাচ্ছে। একজন বলে ও মিয়া তোমার মাথার উপরে তো রুটি আছে, ও একটা রুটি দাও তাহলে তো তার ক্ষুধা মিটে যায়। ও আমি কাঁদতে তো টাকা লাগে না, কিন্তু আমার রুটি যদি দিয়ে দিয়ে আমার টাকা তো চলে যাইব। রুটি দিলে তো টাকা লাগবো, কাঁদলে তো টাকা লাগে না। এই জন্য সবাই এখানে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজের নৈতিক অবক্ষয়, যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। শুধু মাদকাসক্তির বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে শুধু বলি আর বলি, কার্যকরী কোন ব্যবস্থা নাই। মাদক মুক্ত যুব সমাজ দরকার। এখন যুব সমাজের হাতে হাতে মাদক পৌঁছাই দিচ্ছি, আবার মাদক মুক্ত যুব সমাজ দরকার। মাদক মুক্ত যুব সমাজ গঠন করতে হলে যুব সমাজের হাতে তাতে মদ না পৌঁছে সে ব্যবস্থা করো, কি বলো? আপনি ওদের হাতে হাতে মদ পৌঁছাই দিবেন, ঘরে ঘরে ট্যাবলেট পৌঁছাই দিবেন, আনাসে কানাসে গলিতে গলিতে ট্যাবলেট পৌঁছাই দিবেন। আবার কোন যে খবরদার মাদকাসক্ত হওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এটা খুব খারাপ জিনিস। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে না, ওই যে সুটকি লটকায় রেখে বিড়ালে যত ওয়াজ নসিহত করে কাজ হইল। আপনি জেনার জন্য যত রাস্তা খোলা রাখা দরকার সব খুলে দিলেন। ব্যাপারটা অশ্লীলতা বেহারপনা চতুর্দিকে বিরাজমান, আর যদি কোন খবরদার যুবক এদিকে তাকানো যাবে না, জেনা করা যাবে না, অশ্লীলতা করা যাবে না, এটা সম্ভব? এই জন্য আমাদের বাস্তবে যুব সমাজের সমস্যাগুলো এবং সমাধান গুলো আমাদেরকে বের করতে হবে, যেভাবে বের করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কয়েকটা পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যুব সমাজের সমস্যাগুলো কি কি আমাদের বাংলাদেশে এবং এগুলোর সমাধান কোন পথে? এক নম্বর যুব সমাজের সমস্যা, বাংলাদেশের যুব সমাজ শিরক মুক্ত যুব সমাজ হতে পারে নাই। যুব সমাজের এক নম্বর সমস্যা ইমানি সমস্যা, এক নম্বর সমস্যা তাওহীদের সমস্যা। এই দেশের যুব সমাজ এখনো তাওহীদ বুঝে নাই, ইমান বুঝে নাই। এক নম্বর সমস্যা ইমানি সমস্যা। আমরা শুধু বলি যে অন্যান্য সমস্যার কথা বলি, অন্যান্য সমস্যাগুলো আছে, তবে মূল সমস্যা হলো ইমানের সমস্যা। কারণ আমলের সাথে কাজের সাথে ইমানের গভীর একটা মিল আছে, সম্পর্ক আছে। ইমান যার যত সুন্দর হবে আমল তত তার সুন্দর হবে, ইমান যত দুর্বল হবে আমল তত তার দুর্বল হবে। ফজরের নামাজের সময় যে মানুষটা উঠে না, আমরা মনে করি এই মানুষটার আমল সমস্যা। আসলে এই মানুষটার আমল সমস্যা নয়, এই মানুষটার মূল সমস্যা হলো ইমানে। তার ইমানটা এত দুর্বল হয়ে গেছে, ওই ইমানে তাকে নামাজ পর্যন্ত টেনে আনতে পারে না। যুব সমাজের মূল সমস্যা আমলের মধ্যে নয়, কার্যক্রমে নয়, যুব সমাজের মূল সমস্যা হলো ইমানের মধ্যে। যুব সমাজ মাদকাসক্ত হয় ইমানের সমস্যার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলছেন, ওয়ালা ইশরাবুল খামরা হিনা ইশরাবু ওয়া হুয়া মুমিন। কোন মদ পানকারী ততক্ষণ মদ পান করতে পারে না যতক্ষণ সে মুমিন থাকে। মুমিন অবস্থায়, মুমিন থাকা অবস্থায় কোন ইমানদার কোনদিন মদ পান করতে পারে না। তাহলে যে মদ পান করে বুঝতে হবে তার ইমানের ভিতরে সমস্যা আছে, ইমানের ভিতরে রোগ আছে। চোর কখনো চুরি করে না যতক্ষণ সে ইমানদার থাকে, মুমিন থাকে। তাহলে চোর চুরি করে তার অর্থ হলো তার ইমানের মধ্যে সমস্যা আছে। ঘুষখোর যখন অফিসে বসে বসে ঘুষ খায় তার ইমানের সমস্যার কারণে ঘুষ খায়। সুদখোর যখন সুদ খায় তার ইমানি সমস্যার কারণে সুদ খায়। এই দেশের যুবক যুবতীদের মূল সমস্যা হলো ইমানে, মূল সমস্যা আমলে না। ইমানি চিকিৎসা দিলেই এই দেশের যুব সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমানি চিকিৎসা দরকার, কারণ এদের মূল সমস্যাটা, মূল পয়েন্ট হলো ইমানের সমস্যা। কারণ এরা ইমান বুঝতে পারে নাই, তাওহীদ বুঝতে পারে নাই। যদি এরা তাওহীদ বুঝতো, আল্লাহর কর্তব্য কি বুঝতো, শিরক কি বুঝতো, তাহলে কিন্তু এরা এই সমস্ত অপরাধের সাথে জড়িত হইত না। এই জন্য লোকমান আলাইহিসসালাম তার সন্তানকে, তার ছেলেকে প্রথম যে জিনিসের দাওয়াত দিয়েছিলেন, বুঝাইছিলেন কোন জিনিসটা, যে তাওহীদ এবং শিরক। লোকমান আলাইহিস সালাম ছেলেকে লক্ষ্য করে বলছিলেন, ওয়া ইয ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়ারিজুহু ইয়া বুনাইয়্যা লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা যুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম ছেলেকে প্রথম শিক্ষা দিলেন বাবারে, লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবা না। কবরস্থানে গিয়ে, বিভিন্ন কবরের সামনে গিয়ে, মাজারের সামনে গিয়ে সেজদার মধ্যে পড়ে রয়েছে, সেজদা দিয়ে আছে। এই যুব সমাজ গুলো তাওহীদ বুঝে নাই, শিরক বুঝে নাই, ইমান হারা হচ্ছে কবরের সামনে গিয়ে, কবরের কাছে দড়িয়ে দড়িয়ে তোমার করতেছে, বাবা আমার এটা দাও, বাবা আমার এটা দাও। ওই আল্লাহর বান্দা মারা গেছেন, ওই আল্লাহর বান্দার যদি পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো, ওই আল্লাহর বান্দা তো মারাও যেত না। যে লোক নিজের নিজে ধরে রাখতে পারে নাই, যে লোকের এই ক্ষমতা নাই মৃত্যু ঠেকাইতে পারে নাই, ওই লোকের কাছে গেছে, বাবা আমার এটা দাও, বাবা আমার এটা দাও, বাবা আমার এটা দাও। ওখানে যাই দেখবেন কত লক্ষ লক্ষ যুবক যুবতী কবরের সামনে গিয়ে কবরওয়ালার কাছে সাহায্য চায়, কবরওয়ালার কাছে ধন সম্পদ চায়, কবরওয়ালার কাছে চাকরি চায়, কবরওয়ালার কাছে অসুখ বিসুখ মুক্তি চায়, কবরওয়ালার কাছে বিয়ে শাদী হয় না, বিয়ে শাদীর জন্য চায়। দেখবেন অসংখ্য যুবক যুবতী শিরকের মধ্যে নিপতিত আছে না, দেখছেন আপনারা? কখনো চাই দেখবেন ওই রকম যেখানে কবরের রাস্তা না, কবর কেন্দ্রিক শিরক আছে ওই জায়গাগুলোতে যাই দেখেন কত লক্ষ লক্ষ যুবক যুবতী, আমাদের ভাই বোনেরা, আমাদের ছেলে মেয়েরা ইমান হারা হচ্ছে শিরক করে করে। কারণ এদেরকে আমরা তাওহীদ শিখাই নেই, ইমান শিখাই নেই, ইমান বুঝে নাই, তাওহীদ বুঝে নাই। যুবক যুবতীদেরকে দেখবেন হাতের মধ্যে লাল সুতা বেঁধে রেখেছে, কত যুবক যুবতী দেখবেন হাতের মধ্যে লাল সুতা বাঁধা, দেখছেন ইদানিং বেশি দেখা যায়। এই লাল সুতা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে, বলে দিছে এই লাল সুতা বাঁধা থাকলে তোমার কোন বিপদ আপদ গ্রাস করবে না, এই লাল সুতা বাঁধা থাকলে তোমার কোন জাদু টোনা কিছু গ্রাস করবে না। তাহলে লাল সুতার ক্ষমতা বিশ্বাস করা কি? এই যুবক শিরক বুঝে নাই, এই যুবক শিরক হাতে নিয়ে নিয়ে ঘুরতেছে। কতজন দেখবেন কত রঙের পাথরের আংটি ব্যবহার করে, আকিক পাথরের আংটি, অমুক পাথরের আংটি, তমুক পাথরের আংটি, এই আংটি ব্যবহার করতেছে, এই আংটি ব্যবহার করলে কোন ধরনের বিপদ আপদ তাকে গ্রাস করবে না। এই বিশ্বাসটাই যুবকের মধ্যে শিরকি বিশ্বাস ঢুকে গেছে। কত যুবক দেখবেন বিভিন্ন জায়গায় রাস্তার পাশে হেঁটে যাচ্ছে, অপরের সামনে টাকা ফালাইতেছে, তার কষ্টে উপার্জিত টাকা, গরিব মিসকিন অসহায় কত মানুষ শীতে কষ্ট করে, কত মানুষ খাবারে কষ্ট করে, ওই মানুষগুলার জন্য না দিয়ে মরা মানুষের জন্য টাকা বালাইতেছে, এরকম দেখছেন লক্ষ লক্ষ যুবক। যে আল্লাহ রলি মারা গেছেন তার খাবার দাবারের দরকার আছে কিনা, তার কোন জিনিসপত্র কিনার দরকার আছে কিনা, তো ওনার টাকা লাগবে কেন? ওনার কোন টাকার দরকার আছে? কারণ ওনার খাওয়া দাওয়া নাই, ওনার পোশাক আদি নাই, ওনার বিছানা পত্র কিছু কেনার দরকার নাই, ওনার বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, কিছুর দরকার নাই, তো ওনার টাকাটা লাগবে কেন? ওই কবরের সামনে টাকাটা রেখে আসতেছে, আর ওই কবর কেন্দ্রে কিছু মানুষ ব্যবসা করে করে খাইতেছে, তাদের ওই ব্যবসার সরঞ্জাম যোগাইতেছে, সেরেক করে করে ইমান হারা হচ্ছে। এই যুবক তাওহীদ বুঝে নাই, তাওহীদ না বোঝার কারণে এইভাবে কবরস্থানে কবরে কবরে ঘুরতেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেওয়ার মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না আছে, সে আল্লাহর গোলামদের কাছে চাইতেছে, এক গোলাম আর গোলামের কাছে চায়, মালিকের কাছে চায় না, মালিক চিনে না। আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, তোমার হায়াত কোন সময় শেষ হয়ে যাবে তুমি জানো না, তাড়াতাড়ি দ্রুত গতিতে তওবা করে শিরক গুলা থেকে ফিরে আসো, শিরক থেকে ফিরে এসে তাওহীদ বুঝে নাও, তাওহীদ বুঝে নাও, তাওহীদ দিয়ে না বললে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা যে ব্যক্তির আখের কালাম হবে সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝলে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ না বুঝলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না। শিরিক করবে আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমি আল্লাহর সাথে যদি বান্দা একটা শিরিক করো, আমি আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে গেল। নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আমার সম্মানিত ভাই বোনেরা, যুব সমাজের প্রথম সমস্যা ইমানের সমস্যা, তাওহীদের সমস্যা। যুব সমাজের সমস্যা সমাধান করতে হলে মাদকাসক্তি বন্ধ করতে হলে, সন্ত্রাস বন্ধ করতে হলে, জঙ্গিবাদ বন্ধ করতে হলে, যুব সমাজের যত রকমের অশ্লীলতা বেহায়াপনা যত রকমের সমস্যা আছে, দর্শন বন্ধ করতে হলে, ইফতিজিন বন্ধ করতে হলে, সব সমস্যার মূল সমাধান হলে ইমানি চিকিৎসা। তার মধ্যে তাওহীদ ঢুকাতে হবে, তাওহীদ না ঢুকাইলে এগুলো সম্ভব না। মদ নিষিদ্ধের আয়াতে কারিমা নাজিল হয়েছে, সূরা আল মায়েদা 90-91 নম্বর আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। الله رب العالمين بنا ان درنا شنو তোমাদের জন্য মদ জুয়া বেদি মনে যা স্থাপন করা হয় পূজার অর্চনার জন্য যা দেওয়া হয় ভাগ্য নির্ধারণে যত তীর আছে এই সবগুলো হলো নাপাক, এগুলা থেকে দূরে থাকো, এগুলা শয়তানের কাজ, এগুলা থেকে দূরে থাকলে দুনিয়াতেও সফল হবা আখেরাতেও সফল। সুবহানাল্লাহ, এই আয়াতে কারিমা নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে যেই ইমানদারের কানে গেছে, যেই সাহাবীর কানে গেছে, ওই সাহাবীর ঘরে যদি মদের কোন বোতল জমা থাকতো ওই সব বোতল নিয়ে সাথে সাথে ভেঙে ফেলেছে, একটা বোতলও কোন ঘরে কোন দোকানে কোন জায়গায় রাখে নাই। যারা এরকম মদের আসরে বসেছে, মদ সামনে নিয়ে বসেছে, আয়াতে কারিমা শোনার সাথে সাথে সমস্ত মদ ভেঙে ফেলে দিয়েছে। কোন সাহাবি যদি খেয়ে ফেলেছে, সেটা মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে ওই মদ ফেলে দিয়েছে, বের করে দিয়েছে। কোন জিনিস তাদেরকে এইরকম কাজে উদ্বুদ্ধ করলো, সেই জিনিসের নাম ছিল ইমান, সেই জিনিসের নাম ছিল তাওহীদ। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোন জায়গায় ডাক দিতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদার মনে করে নিত আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছেন। আর আজকে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ইমানদাররা মনে করে অন্য ইমানদারের ডাক দিছে আমারে না। যদি জিজ্ঞাসা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এরা কারা, ওই ইমানদাররা, কিন্তু বলে না যে আমি বা আমরা, আমিও তো ওই আমানের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু মানে এই আয়াতটা আমার জন্য না, ইমানদারদের জন্য। আমাদের বাপটা এরকম, কিন্তু সাহাবায়ে কেরাম যারা তাওহীদ বুঝেছিলেন, যারা ইমান বুঝেছিলেন, তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সাথে সাথে তারা বুঝে ফেলতেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিছে। তাহলে ইমানই প্রেরণা, ইমানই চেতনা অন্তরে ঢুকে দিতে পারলে সমস্ত অপরাধ তার ভিতর থেকে এমনি চলে যাবে। কত সাহাবীর ঘটনা হাদিসের মধ্যে আছে, পূর্বেকার কত যুবকদের ঘটনা আছে, তারা যখন জেনা করতে গেছে, জেনা ব্যভিচারের দিকে ধাবিত হয়েছে, যখন তাদেরকে বলা হয়েছে ইয়া আল্লাহ ইস্তাগফিরুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, ওই জায়গা থেকে জেনা থেকে ফিরে চলে আসছে। কোন জিনিসটাকে ফিরেছে? ইমান। ইউসুফ আলাইহিসসালামের ঘটনা সবার জানা, কোরআনে কারিমের মধ্যে সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করছেন, ইউসুফ আলাইহিসসালাম আমার আপনার মতো যুবক ছিলেন, ওই ইউসুফ আলাইহিসসালামকে কোন জিনিসটা এই জানা ব্যভিচার অশ্লীলতা থেকে কোন খারাপি থেকে ইফতিজিং থেকে মুক্ত রেখেছিল, ওই জিনিসটা ছিল ঈমান, ওই জিনিসটা ছিল তাওহীদ। তাহলে এক নম্বর যুব সমাজের সমস্যা কি? ঈমান, তাওহীদ। দুই নম্বর সমস্যা যুব সমাজ সুন্নাত বোঝে না, বেদাত বোঝে না, কোনটা সুন্নাত কোনটা বেদাত এটা বোঝে না। দেখা যায় সুন্নতের সাথেও নাই, দিনের সাথেও নাই, আমলের সাথেও নাই, তার পুরো জিন্দেগিটাই দিন থেকে বিচ্ছুত একটা জীবন হয়ে গেছে, দিন মুক্ত জীবন হয়ে গেছে, তার সুন্নত লাগে না, কিছুই লাগে না। যে সকালবেলায় ঘুম থেকে উঠে আটটা বাজে তার আবার সুন্নত দরকার আছে নাকি? কিন্তু যে ফজরের নামাজ পড়তে যায় ওই লোকটা সুন্নতের চিন্তা করবে, ঘুম থেকে উঠার পরে আমার প্রথম সুন্নতটা কি? দোয়া করতে হয়, সুন্নত আছে না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখানে তার সুন্নতের দরকার আছে, ওযু করতে গেছে কেমনে ওযু করা সুন্নত এটা তার দরকার আছে, নামাজ পড়তে গেছে কেমনে তার নামাজটা সুন্নত পদ্ধতিতে হবে তার সুন্নতের দরকার আছে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তখন সে সুন্নত খুঁজবে। কিন্তু যে সকাল আটটা বাজে নয়টা বাজে ঘুম থেকে উঠবে, ফজরের সময় উঠবে না, তার তো সুন্নত দরকার নাই, বেদাত দরকার নাই। আজকের যুব সমাজ এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে দেখা যায় ফজরের জামাতে শতকরা 1% যুব সমাজ ফজরের জামাতে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না। ফজরের জামাতে দুই একজন যাদেরকে পাওয়া যায় বেশিরভাগ মুরব্বীদেরকে পাওয়া যায়, কারণ মুরব্বীদের তো এমনি ঘুম আসে না রাত্রে, রাত্রে এমনি বাসায় শুয়ে থাকি ঘুম আসে না, তার থেকে মসজিদে চলে আসলাম। কিন্তু যুব সমাজকে ফজরের জামাতে খুঁজে পাওয়া যায় না, খুব কম অল্প সংখ্যক যুব সমাজ হয়তো ফজরের জামাতে পাওয়া যায়। কিন্তু আমার ভাই বোনেরা, এই যুব সমাজকে যদি ফজরের নামাজমুখী করা যেত তাহলে এই দেশে মাদক মুক্ত যুব সমাজ তৈরি হয়ে যেত, সন্ত্রাস মুক্ত যুব সমাজ তৈরি হয়ে যেত। আজকে বাংলাদেশে একটা শ্রেণী আছে দেখবেন কোনো মদ খায় না, এরা খারাপ। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, এরা কোথাও মদ খাইছে ইমাম সাহেব এরকম শুনছেন? বাংলাদেশের 3 লক্ষ মসজিদ আছে, 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমাম, 3 লক্ষ মুয়াজ্জিন, 6 লক্ষ ইমাম মুয়াজ্জিন আছে, লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষক মন্ডলী আছেন, আজ পর্যন্ত দেখা যায় নাই কোন জায়গায় মসজিদের ইমাম সাহেব মাদকাসক্ত হয়ে গেছে, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, মাদ্রাসার একজন শিক্ষক মাদকাসক্ত হয়ে গেছে। তাহলে এরা মদ খায় না কেন? টাকার অভাবে নাকি? মনে হয় এদের কাছে টাকা নাই, এরা কিনতে পারে না, এই জন্য খাইতে পারে না নাকি? কি জিনিস, কোন জিনিস তাদেরকে বাধা দিল, কোন জিনিসে তারা এখান থেকে মুক্ত? তারা যদি মদ পান করতে চায়, তারা যদি মদ খেতে চায়, দুনিয়ার সাধারণ মানুষ যে ধরনের মদ খায় তার থেকে উন্নত মানের খাইতে পারে? পারে না। আলেমুলামা মসজিদের ইমাম সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবেরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ যেই খাবার খায়, সমাজের কতজন লোক আছে এই মানের উন্নত মানের খাবার খায়, কতজন আছে আপনি হিসাব করে দেখেন? ভালো খায় না? যদি মদ খাওয়ার ইচ্ছা করতেন সমাজের সব মানুষ যে মদ খায় তার থেকে উন্নত মানের মদ খাইতে পারতেন, কারণ মদের ব্যবসা করে তার মুসল্লিরা কি বলবে? মদের ব্যবসা করে খারাপ, ইমাম সাহেবের মুসল্লিরাই তো মদের ব্যবসা করে। মুসল্লিরা যদি কোন মুসল্লিকে যদি বলে আমার জন্য একটা মদ নিয়ে আসি, ও তো সবচেয়ে ভালোটা দামিটা নিয়ে আসতো, কে নিয়ে আসতো না? আমরা যখন আমাদের কোন মহিববিদকে কোন ভাইকে বলি যে ভাই আমার জন্য একটা মধু আনি, সবচেয়ে ভালো মধুটা, সুন্দর মনের যেটা একেবারে উন্নত মানের ভালো মানের সেই মধুটা আমাদের জন্য নিয়ে আসে, তাহলে আমরা যদি কোনো মুসল্লিকে বলি ভাই আমার জন্য একটা মদের বোতল নিয়ে আসেন, কয়েকটা ট্যাবলেট নিয়ে আসেন, দেখবেন সবচেয়ে ভালোটা সবচেয়ে দামিটা আমাদের জন্য এসে যেত, যেত না? কিন্তু মসজিদের কোন ইমাম সাহেব এটার সাথে সম্পৃক্ত নাই, আমাদের এই ইমাম সাহেব 3 লক্ষ, ইমাম সাহেব 3 লক্ষ, মুয়াজ্জিন সাহেব লক্ষ লক্ষ, মাদারাস মাদ্রাসার কেমন করে মাদক মুক্ত হইল? এই মানুষগুলো মাদক মুক্ত হওয়ার কারণ হলো এই মানুষগুলো তাওহীদ বুঝেছে, এই মানুষগুলো সুন্নাত বুঝছে। এই শিক্ষাটাই যদি সবাইকে দেওয়া হয়, যুব সমাজকে দেওয়া হয়, তাহলে যুব সমাজ মাদক মুক্ত সমাজ হয়ে যাবে। আমাদের যুব সমাজ বর্তমানে সুন্নাত বুঝে না, বেদাত বুঝে না, পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিতে যাবে। আজকে তার পরীক্ষা, সেন্টার পরীক্ষা শুরু হবে। সে যাওয়ার সময় রাস্তায় একজন লেংটা পাগল বসে গেছে, ওই লেংটা পাগলের আল্লাহর ওলি মনে করে টাকা দিতেছে, লেংটা পাগলে টাকা দিয়ে যাচ্ছে, কারণ সে আল্লাহ দিন বুঝে নাই। পরীক্ষা দিতে যায়, সেরে করে বেদাত করে তো পরীক্ষা দিতে যায়, কি বলেন? অন্ধকারে পড়ে ব্যথা পাইতে পারে, এই জন্য লাশ চালে রাখি, মোমবাতি চালে রাখি। মোমবাতি অগ্নি পূজারীদের কাজ, অগ্নি পূজারীরা এখনো দেখবেন যে কোনো পূজা পার্বণে বাতি জ্বালানো ছাড়া, আগুন ছাড়া তাদের পূজা হয় না। তাহলে আপনি কবরের মধ্যে ভাতের কি দরকার, কবরে মোমবাতি জ্বালানোর কি দরকার? আমার ভাইয়েরা আমার বোনেরা, যুব সমাজ তাওহীদ বোঝে নাই, সুন্নত বোঝে নাই, এটা তাদের বড় সমস্যা। বাংলাদেশের যুব সমাজকে তাওহীদ এবং সুন্নতের শিক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ পুরো আরব দুনিয়াতে গিয়ে দেখেন, আরব দুনিয়ার যুব সমাজ, যুবক যুবতী তাওহীদ বুঝেছে, সুন্নত বুঝেছে, তাদের একজনের হাতে কোনো তাবিজ খুঁজে পাবেন না। গলায়, কোমরে, হাতে কোন জায়গায় দেখেন একজন যুবক যুবতীর মধ্যে এগুলা নাই, কোন লাল সুতা নাই, কোন কোমরের সুতা নাই, কোন পায়ের সুতা নাই। আমাদের দেশের যুব সমাজ খুঁজে দেখেন, হয় তার ভিতরে তাবিজ আছে, তার ভিতরে লাল সুতা আছে, তার ভিতরে অমুক পাথরের আংটি আছে, তার ভিতরে অমুক গাছ আছে, তার ভিতরে অমুক গাছের গোটা আছে, বিসি আছে, বিভিন্ন কিছু লাগানো আছে, কারণ তাওহীদ ছেড়ে খুঁজে নেন, সুন্নত বেদাত খুঁজে নেন। পুরা আরব দুনিয়ার যুব সমাজ কোন একটা কবরের সামনে গিয়ে সেজদা দিছে, কবরকে ধরে সুমা দিছে, কবরের সামনে কিছু চাইতেছে, এমন দৃশ্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশের যুব সমাজকে এরকম শিরকের আস্তানা গুরুতে বেশি বেশি খুঁজে পাওয়া যায়। এই জন্য আমার ভাইরা, প্রথম কথা হলো যুব সমাজের সমস্যা সমাধান করতে হবে, তাও হি দেখো সুন্নতের শিক্ষা নিতে হবে। 2 নম্বর সমস্যা, যুব সমাজ প্রথমেই আসক্ত হয় গান বাজনার মধ্য দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, যে সাহাবীদেরকে নিজে হাতে ট্রেনিং দিয়েছেন, নিজে হাতে দিন শিখাইছেন, যে সাহাবায়ে কেরাম সরাসরি নবী সাল্লাল্লাহু ছাত্র ছিলেন, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের প্রথম নিদর্শন ছিল গান বাজনা। সেই জাহিলিয়াত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দূরে রাখছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবীরা কখনো গান বাজনা শুনতেন না, গান বাজনা তারা কাছে যেতেন না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দূরের থেকে গান বাজনার আওয়াজ আসলো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন, আঙ্গুল দিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আতাসমা ইয়া নাফে, ও নাফে, ওই গান বাজনার আওয়াজ কি এখনো শোনা যায় নাকি? নাফে রাহিমাহুল্লাহ কান খুলে দেখলেন, না এখন শোনা যায় না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন কানের থেকে আঙ্গুল বের করলেন, বের করার পরে বললেন, আমার জীবনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দূরের কোন এক জায়গা থেকে গান বাজনার আওয়াজ আসছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়েছিলেন, আমি সেই নবীর সরাসরি ছাত্র। আব্দুল্লাহ বিন ওমর, আমার নবী যেইভাবে করেছিল কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দ্রুত গতিতে প্রস্থান করেছে, আমি আব্দুল্লাহ ইবনে ওমরও সে একই সুন্নতের পদ্ধতি অনুসরণ করে আমি দ্রুত গতিতে প্রস্থান করেছি। আজকে বাংলাদেশের যুবক যুবতীরা, আমাদের ভাই বোনেরা, আমাদের ছেলেমেয়েরা গান শোনা ছাড়া একদিন, এক মিনিট, এক ঘন্টা থাকতে পারে না। গান শোনার জন্য কত অত্যাধুনিক যন্ত্রপাতি, কত অত্যাধুনিক টেলিভিশন, অত্যাধুনিক মোবাইল, অত্যাধুনিক জিনিসপত্র, এমনকি বাহিরের শোনা যথেষ্ট হয় না, দুই কানের ভিতরে দুইটা তার ডুবাই দেয় না, দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনলে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে গান বাজনা থেকে দূরে থাকতেন, ওই নবীর উম্মত সরাসরি কানের ভিতরে গান বাজনা ঢুকিয়ে দিছে, ঢুকিয়ে দিয়ে আবার কয় আমি আহলে সুন্নাত, ঢুকিয়ে দিয়ে আবার কয় আমি সেই নবীর আশেক, সেই নবীর সুপারিশ পাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুব সমাজ তৈরি করেছিলেন, এই যুব সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা মুক্ত যুব সমাজ রেখেছিলেন। গান বাজনা এমন এক জিনিস যার কানের ভিতরে এটা ঢুকছে, তার কানের ভিতরে কখনো তাওহীদ ঢুকবে না, তার কানের ভিতরে সুন্নতের কথা ঢুকবে না, তার কানের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত ঢুকবে না, তার কানের ভিতরে দ্বীনের কোনো কথাবার্তা ঢুকার সম্ভাবনা নাই। কারণ গান বাজনা যত ঢুকবে মুনাফিকি তার ভিতরে তত ঢুকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন, আল-গানা ইউমিতুন নিফাক ফিল কালবে কামা ইউমিতুল মাউজ যারআ, কানের ভিতরে যত বেশি গান বাজনা ঢুকতে থাকবে, কালবের ভিতরে যত বেশি গান বাজনা যেতে থাকবে, এটা তার ভিতরে তত বেশি মুনাফিকের উৎপন্ন করবে। যেমন ফসলের মধ্যে পানি দিলে ফসল যেমন তাজা হয়ে ওঠে, গজায় ওঠে, ঠিক তেমনি গান বাজনা যত বেশি যাবে মুনাফিকি তত তাজা হবে, মুনাফিকি তত গজায় উঠবে। আজকে আমাদের যুব সমাজের ভিতরে মুনাফিকি গজাইতেছে, এই জন্য দেখেন বাংলাদেশের যুব সমাজ, মুসলিমগণের যুব সমাজ নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে। ঘোষণা দেয় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, আল্লাহকে মানি না, আল্লাহকে গালি গালাজ করে, নবী গালি গালাজ করে, মুসলমানের ছেলে করে না, কারণ এই গান বাজনার কারণে এদের ভিতরে মুনাফিকি তৈরি হচ্ছে। এই জন্য যুব সমাজকে দ্বীনমুখী করতে হলে, অপরাধ মুক্ত করতে হলে, আল্লাহ মুক্তি করতে হলে গান বাজনা মুক্ত রাখতে হবে। এটা হলো বড় ধরনের সমস্যা এবং সমাধান। তারপরে সমস্যা হলো যুব সমাজ আজকে বিজাতীয় কৃষ্টি কালচারে আক্রান্ত, বিজাতীয়দের মুশরিকদের কৃষ্টি কালচারের মধ্যে ডুবে আছে। ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী আচরণ, ইসলামী আদব আখলাক যুবকের কাছে ভালো লাগে না। আমাদের যুবক ভাইয়েরা দেখেন মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের মধ্যে মুশরিকদের কৃষ্টি কালচারে ডুবে আছে। যুবকদের মাথার দিকে তাকায় দেখেন চুলগুলো কাটে মুশরিকদের কাটিং এ, মুশরিকদের স্টাইলে। যুবক অধিকাংশ যুবক বাংলাদেশের যুবকের দিকে তাকায় দেখেন তাদের মাথার চুলগুলো ওই কোন মুশরিক, কোন বিধর্মী খেলোয়াড়, কোন বিধর্মী গানের শিল্পী, কোন বিধর্মী বড় ব্যক্তি, ওই ওই লোকটা চুল যেমন করে কেটেছে তার চুলগুলো তেমন করে কাটছে, সে অনুসরণ করতেছে মুশরিককে চুল কাট, চুলের কাটিং এর ব্যাপারে। নবী সাল্লামের কি চুল ছিল না, নাকি সাহাবায়ে কেরামের চুল ছিল না, তারা চুল কাটে নাই? একজন যুবকের আদর্শ হবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন যুবকের আদর্শ হবে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন যুবকের আদর্শ হবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন যুবকের আদর্শ হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দেখা যায় আজকে যুবকদের আদর্শ ওই সাহাবীরা নয়, তাদের আদর্শ হয়ে গেছে মুশরিকেরা। ওই মুশরিকেরা দাড়ি যে কাটিং এ যেভাবে কাটে, এরাও দেখবেন দাড়ির কত ডিজাইন, কত রকমের, কত ভাবে কাটে। ওই মুশরিকেরাও হাতের মধ্যে যুবকেরা চুরি করে, এরাও চুরি করে। ওই মুশরিকেরা গলার মধ্যে স্বর্ণের চেন লাগায়, এই মুসলিম যুবকটাও গলার মধ্যে স্বর্ণের চেন লাগায়। ওই মুশরিকেরা প্যান্ট মাঝে মাঝে একটু ছিঁড়ে দেয়, এই মুশরিক মুসলমানের সন্তান তার যুবকটাও দেখবেন ছিঁড়া ছিঁড়া প্যান্ট পরে আছে না? ওই মুশরিকের সন্তানেরা হাফ প্যান্ট পরে পরে ঘুরে, মুসলমানের সন্তানও যুবক আজকে হাফ প্যান্ট করে মায়ের সামনে ঘুরে, বাবার সামনে ঘুরে, ভাইয়ের সামনে ঘুরে, বোনের সামনে ঘুরে, সব মানুষের সামনে ঘুরে, একটু লজ্জাবোধ করে না, হাফ প্যান্ট পরে পরে ঘুরে মুসলমানের সন্তান। বিজাতীয় কৃষ্টি কালচারে ডুবে গেছে। আমাদের যুবতী বোনেরা আমাদের থেকে টাকা নিয়ে, বাবাদের থেকে টাকা নিয়ে, স্বামীদের থেকে টাকা নিয়ে পাল্লারে পাল্লারে ঘুরে বিভিন্ন স্টাইলে চুল কাটে, কাটে না? নারীদের জন্য চুল কাটা যায় গেছে, কিন্তু আমরা বাপেরা স্বামীরা সুন্দর মতো টাকা দিয়ে পাঠিয়ে দিতেছি যায় চুল কাটিয়ে আস, চুল কেটে আসতেছে, হারাম কাজ করতেছে, আমাদের বোনেরা ওই যুবতী, আমাদের বোনেরা মেয়েরা বসে বসে ভারতের বিভিন্ন বিজাতীয় মুশরিকি যে কার্যক্রম, মুশরিকি যে কালচার, সেই কালচার গুলো দেখে আর তার ভিতরে অনুসরণ করে, ওখানে যে কাপড়টা দেখে, যেই জামাটা দেখে, তারও ওই জামা লাগবো, ওই কাপড় লাগবো। ওখানে যদি গরুর জামা দেখে, কয় আমার গরুর জামা দরকার। ওখানে যদি ছাগলের জামা দেখে, কয় আমার ছাগলের জামা দরকার। ওখানে যদি পাখির জামা দেখে, কয় আমার পাখির জামা দরকার। কি বলে বাজারে এগুলো খুঁজে, আর ওই যারা ব্যবসায়ী তারাও ঠিক ওই চ্যানেল গুলোতে যেই জামা গুলো, যে কাপড় গুলো ওই নামে নামে বাজারে বের করে। আর আমাদের মা বোনেরা, মুসলিম মা বোনেরা যাইলে ওই জামা খুঁজে, ওই জামা আছে না যেটা এখানে দেখছে, ওইটা এখানে যে গহনা দেখছে ওই গহনা যায় বাজারে খুঁজে, এখানে যেই কার্যক্রম গুলো দেখছে বার্থডে পালন করতেছে ঝাঁক জমক করে, ওই মা বোনেরা পরে সন্তানের বার্থডে ঠিক ওইভাবে উদযাপন করে, এখানে দেখছে গায়ে হলুদ করতেছে ওই পদ্ধতিতে মা বোনেরা মুসলমানের ঘরে বিজাতীয় কৃষ্টি কালচার গায়ে হলুদ অশ্লীলতা ঘটাইছে। তাহলে এদের সমস্যা এরা বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ যে হারান, এই চিন্তা চেতনা ওদের থেকে হারিয়ে গেছে। এটা আমাদের মুসলিম বাংলাদেশের যুবক যুবতীদের বড় সমস্যা, বিজাতীয় কৃষ্টি কালচার, মুসলিমদের কৃষ্টি কালচারে ডুবে যাওয়া। এটা থেকে উদ্ধার না করতে পারলে যুব সমাজের দুনিয়াও নিস্তার নাই, আখেরাতও নিস্তার নাই। কদিন পরে আমাদের এই প্রজন্ম আর মুসলিম হিসেবে পরিচয় দিতেই লজ্জাবোধ করবে, কারণ সে সব বিজাতীয়, সে আর মুসলিম পরিচয় দিবে কেন? কারণ তার আগায় গোড়া সব মুশরিকদের সাথে মিল, মুশরিকদের কৃষ্টি কালচার তার পছন্দ হয়, ইসলামী কৃষ্টি কালচার তার পছন্দ হয় না। দেখবেন আজ মাহফিল দিলে মানুষ কয়জন, আর গান বাজনার অনুষ্ঠান করেন সেখানে কয়জন? তাহলে যুব সমাজের একটা বড় সমস্যা হলো কি, বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ। যুব সমাজের বড় একটি সমস্যা হলো ধূমপানে আসক্ত হওয়া। একসময় ধূমপান করতো অনেক বয়স হলে, যখন বয়স হতো ধরেন 30 বছর, 35 বছর, 40 বছর, তারপরে যায় ধূমপান করতো, পুরো ফিরে জানে ওই সময় কিন্তু 30-40 বছরের আগে কেউ ধূমপান করত না। আগে যুগে ধূমপান করলেও লুকে লুকে করত, মুরব্বীদেরকে দেখলে ফালাই দিত, মসজিদের ইমাম সাহেবকে দেখলে পিছনের দিকে ফালাই দিত, দিত না? আমরা ছোটবেলায় দেখছি, অল্প সময় দেখছি যে যারা দুই একজন গ্রামের মধ্যে এরকম ধূমপান করত, এই মসজিদের ইমাম সাহেবকে দেখছে দূর থেকে ফেলে দিছে, একজন মাস্টারকে দেখছে, শিক্ষককে দেখছে ফেলে দিছে। কিন্তু আজকে শিক্ষকের সামনে বসে বসেও খায়, মুরব্বীদের সামনেও খায়, ইমাম সাহেবের সামনেও খায়। সিগারেট খাওয়া যায় কি হারাম, ধূমপান সম্পূর্ণরূপে হারাম। একজন মুমিনের মুখে কখনো এই হারাম খাবার ঢুকতে পারে না, কারণ এটা খাবার খাবার, এটা তো ইয়েবা খাবার না। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য হালাল করা হয়েছে তাইয়্যিবাত খাবার গুলো, আর খাবায়েস খাবার গুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, কোন খাবায়েস খাবার খাওয়া যাবে না। এই ধূমপানটা খাবায়েস খাবার, কেমনে খাবায়েস খাবার? টয়লেটের মধ্যে ঢুকে দেখবেন, টয়লেটের ভিতরে সিগারেটের ধ্বংসাবশেষ পাওয়া যায়, পাওয়া যায় না? দেখছেন? কিন্তু টয়লেটের ভিতরে ঢুকে দেখেন কেউ বসে বসে কমলা খাইছে, কমলার চামড়া পড়ে গেছে, দেখছেন? কেউ বসে বসে আঙ্গুর খাইছে, আঙ্গুরের যখন কাগজ পত্র পড়ে গেছে, আপেল খাইছে, বিরিয়ানির প্যাকেট নিয়ে বসে বসে খাইছে, বিরিয়ানির প্যাকেটটা টয়লেটে পড়ে গেছে, এরকম দেখছেন? তাহলে বোঝা যায় যে খাবার গুলো তৈরিবার খাবার, এই খাবার গুলো মানুষ টয়লেটে খায় না, যে খাবারটা মানুষ টয়লেটেও খাইতে পারে ওই খাবারটা মুমিনের জন্য কোনদিন হালাল নয়, ওই খাবার মুমিনের জন্য হারাম, ওই খাবার মুমিন খেতে পারে না, কারণ এটার সাথে শয়তান যুক্ত হয়ে যায়। কারণ টয়লেটের ভিতরে কি থাকে, টয়লেটে ঢোকার সময় কি দোয়া পড়তে হয়, মিনাল খুবুসে বা খাবায়েছে, খুবুস আর খাবায়েছে হলো ইবলিস শয়তান, এরা টয়লেটের ভিতরে অবস্থান করে, টয়লেটের ভিতরে যে বসে বসে খাইতে পারে এই খাবার কোন মুমিনের খাবার না। আজকের যুব সমাজ ক্লাস থ্রিতে ক্লাস ফোরে উঠে খাওয়া শুরু করে, ক্লাস টু সব ছেলেরাও এই বর্তমানে ধূমপান করে, এরকম গবেষণা পাওয়া গেছে, মানে মাত্র ক্লাস টুতে উঠছে ধূমপান শুরু হয়ে গেছে, এবং বর্তমানে এটা এত ব্যাপক হারে বিস্তার লাভ করছে এবং এইটাকে একদম হারাম মনে করে না মানুষ। এক সময় একটা অনুভূতি ছিল যে এটা অপরাধ, এখন এটা অপরাধ মনে করে না, এটা একেবারে হালালের মতো হয়ে গেছে। এটা যুব সমাজের একটা বড় ধরনের সমস্যা। যুব সমাজের আরেকটা বড় সমস্যা, প্রযুক্তির যুগ আসার কারণে পর্নোগ্রাফির আসক্তিটা বেড়ে গিয়েছে। পর্নোগ্রাফি পর্যন্ত মোটামুটি সবাই বুঝে, মুরব্বীরও এখন বুঝে, মুরব্বীরও এখন ফেসবুক চালায়, কি বলে না মুরব্বীরা এখন না ফিরে দিয়ে ফেসবুক খোলায়, তাই ফেসবুকটা খুলে যেত দেখি আমিও পেশার জীবনে ফেসবুকটা দেখি বসে বসে মোবাইলে ফেসবুক ছাড়া, তাহলে বোঝা যায় মুরব্বীরও বুঝে পর্নোগ্রাফি কি জিনিস, কি বলেন। এই ইন্টারনেট এই প্রযুক্তি হাতের নাগালে আসার কারণে এখন এক মোবাইলের ভিতরে দুনিয়ার সব ইবলিস একসাথে রাখা, দুনিয়ার যা ইবলিস আছে সব আপনি একটার মধ্যে ঢুকে রাখতে পারেন, একটার মধ্যে কয়েক লক্ষ ইবলিস রাখতে পারবেন এক জায়গায়, এবং ইবলিস পকেটে ঘুরতে পারবেন, সহজ হয়ে গেছে ইবলিস বহন করা, ইবলিস সাথে রাখা, ইবলিসের সহবতে থাকা। একটা স্মার্টফোন একটা যদি আপনার উন্নত মানের মোবাইল যদি দেওয়া হয় তা আপনি এখানে কয়েক লক্ষ শয়তানের এবং শয়তানের সামগ্রী হাতের মধ্যে পেয়ে গেছেন। আজকে আমাদের যুব সমাজের হাতে হাতে পর্নোগ্রাফি, লক্ষ লক্ষ কোটি কোটি যুব সমাজ এই পর্নোগ্রাফিতে আসক্ত, অশ্লীল ছবি এখানে ঢুকাই রেখেছে, আর ঢুকানো লাগে না, ইন্টারনেট ওপেন করলে এমনি চলে আসে, আসতেই থাকে। অর্থাৎ এগুলো এই দেশের যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য, তাদেরকে ধ্বংস করলে একটা জাতি ধ্বংস করা যাবে। পৃথিবীর অনেক দেশে এই অশ্লীলতাগুলো পর্নোগ্রাফিগুলো বন্ধ করা থাকে, এই সাইটগুলো এগুলো ওপেন করা যায় না, কিন্তু আমাদের দেশে এগুলো একবারে উন্মুক্ত খুলে দিয়েছে, যত প্রাণ দিন দেখো। আর এগুলো এমন এক জিনিস, এগুলো দেখার পরে এগুলো আরো অনেকগুলো জিনিসকে টেনে আনতে বাধ্য করে। পর্নোগ্রাফিতে যদি কেউ আসক্ত হয় সে শুধু পর্নোগ্রাফিতে আসক্ত হয় না, পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার সাথে সাথে সেই জানা ব্যবিচার ইফতিজিক দর্শন এগুলোর দিকে ধাবিত হয়, কারণ এখানে দেখে থিওরিক্যাল, তখন সে চেষ্টা করে এটা আমার প্র্যাকটিক্যাল করা দরকার। ডাক্তারের 3 বছরের বিবিএস কোর্স পড়ে কি এরপরে কি করে ইন্টারনে করে, তারা ওখানে যায় এটা প্র্যাকটিক্যাল যা পড়ছে এটা বাস্তবায়ন করার চেষ্টা করে, তারপরে যায় ডাক্তার হয়। এখন এরা যখন মোবাইলে এগুলো দেখে তখন মাথা উলট পালট হয়ে যায়, এবার এটা তো থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল দরকার, প্র্যাকটিক্যাল খোঁজার জন্য রাস্তার মোড়ে মোড়ে এটিএম এর মতো দাঁড়ায় থাকে। এখান দিয়ে যখন আমাদের একটা মেয়ে আমাদের একটা বোন যখন হেঁটে যায় তখন সে জরুর দৃষ্টিতে ওইটার দিকে তাকাই থাকে। এখানে ফটোগ্রাফির মধ্যে যা যা দেখছে তার মনের ভিতরে সেটা সেটা কল্পনা করতে থাকে। এইভাবে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন দেখতে দেখতে ইভটিজিং করতে করতে শত শত হাজার হাজার দর্শক কোন খারাপ সমাজে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এটা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফি একদিকে এই ইভটিজিং দর্শন এগুলো বাড়াই গেছে, আরেকদিকে এই পর্নোগ্রাফি কারণে সেই মাদকাসক্ত হচ্ছে। মাদকাসক্তিরও এগুলো একটার সাথে একটা রিলেটেড, জাহেলি যুগকে বলা হয় ডব্লিউ কিউবের যুগ, 3W-র যুগ, একটা হলো ওমেন, একটা হলো ওয়ার, একটা হলো ওয়াইন। জাহেলি যুগে এই তিনটা একটার সাথে একটা কানেকশন আছে, যেখানে মদ আসবে সেখানে নারী আসবে, যেখানে নারী আসবে সেখানে মারামারি সংঘর্ষ কোন খারাপই বেড়ে যাবে, এই তিনটার একটা সাথে একটা কানেকশন, গভীর যোগাযোগ। যেখানে পর্নোগ্রাফি আসবে সেখানে মাদকাসক্তি আসবে, সেখানে জেনাবে বিচার অস্থিরতা এগুলো ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আজকে যুব সমাজের মধ্যে এগুলো বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা কারণ হলো এই পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইদানে যদি চোখ দিয়ে এগুলা দেখো, তোমার চোখও জানায় অংশগ্রহণ করে এই পর্নোগ্রাফি দেখলে। এখানে চোখের জানা হয়, এখানে অন্তরের জানা হয়, অন্তরের চিত্রায়িত করতে থাকে, কল্পনা করতে থাকে, ব্রেনের জানা হয়, অন্তরের জানা হয়। এরপর আরো অনেক উপকর্মের দিকে এই পর্নোগ্রাফি ধাবিত করে। এইভাবে আমাদের যুব সমাজ মাদকাসক্তিতে আসক্ত হয়ে যায়, জেনা বিবেচনা অশ্লীলতা আসক্ত হয়ে যায়, এমনকি মাদকাসক্ত জেনা বিবেচনা অশ্লীলতা আসক্ত হইতে হইতে হইতে হইতে এক সময় গিয়ে তার ভিতরে অনুশোচনা আসে। আল্লাহ পাক মানুষের ভিতরে একটা ফেতনা তৈরি করে দিয়েছেন। দেখবেন যত খারাপ মানুষ হোক এক সময় সোজা হয় না, সারা জীবন দুনিয়ার বাঁকা কিন্তু এক সময় সোজা হয়। কবরে যাওয়ার সময় বাঁকা হয়ে যায় না, সোজা হয়ে যায়, সোজা হয়ে কবরে যায়। দুনিয়াতে যখন একটা শিশু আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শিশুকে সেজদারত অবস্থায় দুনিয়ায় পাঠান। দুনিয়াতে যখন শিশুটা আসে সেজদারত অবস্থায় দুনিয়াতে আসে, আল্লাহর জমিনে আল্লাহকে সেজদা না দিয়ে কোন ইহুদির ঘরেও কোন শিশু আসতে পারে না, কোন হিন্দুর ঘরেও আসতে পারে না, কোন বৌদ্ধর ঘরে আসতে পারে না, কোন নাস্তিকের ঘরেও আসতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহরে সেজদা না দিয়ে জমিনে আসার অধিকার কারো নাই। কিন্তু জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার কথা বলে গেছে। আবার যখন দুনিয়া থেকে যায় তখন আবার সোজা হয়ে ওইভাবে যায়। তো মানব যত অপরাধ করে এক সময় এসে অনুশোচনা করতে থাকে, মনের ভিতরে অনুশোচনা থাকে, আরে কি করে ফেললাম, কি করে ফেললাম, এখন কি করা যায়। একটা যুবক যখন এই জেনা বেবিচার অশ্লীলতা মাদকাসক্তি এইগুলাতে উন্মুক্ত হইতে হইতে হইতে হইতে তার জীবন যৌবন সব শেষ, এখন কয় আমার আর উপায় কি, কি করা। এমন সময় কিছু লোক দুনিয়ার মধ্যে কিছু চক্র এসে বলে যে ভাই শোনো, এখন তোমার একটা রাস্তা আছে, তুমি অমুক জায়গায় যাই খালি একটা বোমা ফুটাই দিবা, বোমা ফুটাই দি, যদি তুমি মরে যেতে পারো বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাইবা। এইভাবে জঙ্গিবাদের দিকে ধাবিত করা হয়। জঙ্গিবাদের দিকে কোন সুস্থ মস্তিষ্কের মানুষকে যুবককে জঙ্গিবাদের দিকে ধাবিত করতে পারে না। যতগুলো দেখেন বিভিন্ন হামলা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদের কাজ করছে, অধিকাংশ দেখবেন এইরকম, এদের জীবন খতিয়ে দেখেন, এদের জীবন দেখেন, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। যদি মাদ্রাসায় লেখাপড়া করা হইতো কত আগে বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করে দিত, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে পড়ে জঙ্গি হয়েছে, হয়েছে না? প্রাইভেট ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে পড়ে বড় বড় সন্ত্রাসী হয়, ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে বড় বড় ঘুষখোর তৈরি হয় না, বড় বড় চেয়ারে বসে আছে বিশাল বিশাল ঘুষখোর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এই জন্য ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। দেখবেন এরকম প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে সেখানকার পরিবেশ যায় দেখে আসবেন কি অবস্থা, ছেলেমেয়েরা কি অবস্থায় লেখাপড়া করতেছে, কি অবস্থায় আছে। একদিন ঘুরে দেখবেন জীবনে এত লজ্জা পাইবেন, জীবনে কোনোদিন এত শরম পাননি। মানুষ সবচেয়ে বেশি শরম পায় কোন দিন বলেন তো দেখি, বিয়ে করতে গেলে। এখনকার হয়তো ওই শরম নাই, এক সময় খুব শরম ছিল, জামাইরা মুখের মধ্যে রুমাল দিয়ে রেখে রাখতো না শরমে, জামাইয়ের মুখে রুমাল, এখন তো ওই শরম উঠে গেছে। তাহলে এইরকম শরম জীবনে একবার পাইছেন বিয়ে করতে গেছেন। একবার যাই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ভিতর দিয়ে একটু হাঁটি আসি, তো জীবনে এমন শরম পাইবেন, কোনো তো জীবনে এমন শরম তো আর দেখিনি, এমন শরম আপনি পাইবেন, লজ্জায় আপনি চোখ তুলে তাকাতে পারবেন না। ছোট শিশু নিয়ে যাবেন, শিশুরা বলবো আব্বা এটা কি, এরা কি করে, আপনারা দেখাই বলবেন বাবা এটা এরা কি করে। এইরকম পরিস্থিতি যখন এখানে চলে তখন এই যুবক যুবতী গুলোই পরবর্তীতে জঙ্গি হয়েছে, কারণ এভাবে করতে করতে তাদের জীবন যৌবন সব শেষ। এখন শেষে এসে এদেরকে এক ধরনের চক্র, আন্তর্জাতিক চক্র, এদেরকে বুঝাইতে থাকে যে শুনো, তোমার এখন একটা রাস্তা আছে, সেটা হলো তুমি এখন এক জায়গাতে বোমা ফুটাইবে, এক জায়গাতে মানুষ মেরবে, এক জায়গাতে এটা করবে, বললে তোমার জান্নাত, আর কোন উপায় নেই তোমার জান্নাত পাওয়ার। এখন আবার সে শর্টকাট জান্নাত পাওয়ার তরিকা হয়েছে। একজন গিয়ে আহত হই, হসপিটালে শুয়ে আছে, আশেপাশে নার্সেরা হাঁটাহাঁটি করতেছে, কয় আহারে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছি, চারিদিকে হুরেরা ঘোরাফেরা করতেছে, সে হুর দেখতেছে, হসপিটালে যাই নার্স দেখি কয় হুর দেখতেছে, মানে এর মাথায় এমনভাবে ঢুকানো হয়েছে যে তুমি মরলেই জান্নাত, আর জান্নাত হুরের কথা শুনছে, যে হে মনে করতেছে হুর এখানে চলে এসছে, দুনিয়াতে চলে এসছে। তাহলে এর মাথায় এই যে বীজটা জঙ্গিবাদের বীজ ঢুকেছে, এই মাদকাসক্তির কারণে, এই জেনাবিচার অশ্লীলতার কারণে, এই অপরাধ চক্রের কারণে, এই জন্য কোন সুস্থ মস্তিষ্কের কোন মানুষ মাদকাস এই জঙ্গিবাদের সাথে জড়িত হয় না। এই জন্য যুব সমাজের যে সমস্যা আজকে জঙ্গিবাদের সমস্যা, এই সমস্যার উপলে হলেও যুব সমাজকে আমরা দিন থেকে বিচ্ছুত করে দিয়েছি, ইসলামী কৃষ্টি কালচার থেকে বিচ্ছুত করে দিয়েছি, তাদেরকে আমরা তাওহীদ শিখাতে পারি নাই, সুন্নত শিখাতে পারি নাই, দিনমুখী করতে পারি নাই, তাদেরকে যে শিক্ষাটা দিচ্ছি সেটা রূহবিহীন শিক্ষা, মরা শিক্ষা, মরা শিক্ষা বুঝেন নেই। রাত্রে ওয়াশুনি এখন কবরস্থান দিয়ে যাইতেছেন, কবরস্থানের পাশে দিয়ে যাইতেছেন, কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার আগে সুরা ইখলাস পড়ে, সুরা নাস পড়ে, সুরা পালাক পড়ে, আয়াতুল কুরসি পড়ে, ফুদে কত কিছু করি, তারপরে কবরস্থানের পাশে দিয়ে রওনা দিচ্ছে রাত্রে। তাও কিছু দূর যাওয়ার পরে বাস একটা একটু নড়ে উঠছে, বাস লাফ মেরে তিন হাতে করে উঠছে। যদি কবর থেকে একজন মাইয়া তুমি দাঁড়াইতে পারে, বেশি দরকার নেই একজন, আপনি দোয়া দূর পড়ে রওনা দিচ্ছেন, মাইয়া একটা মৃত লোক একটা কবর থেকে উঠে দাঁড়ায় গেছে, তার একাই ভাইয়া কেমন আছেন, আপনারা অনেকদিন পরে দেখতেছি কেমন আছেন, এই যে যদি কবর থেকে দাঁড়াইতে পারে তো উনারে ওখানে কবর দিতে হবে, উনি লাশ হয়ে যাবে, তাহলে মাইয়াতের প্রতি কত ভয়, কিন্তু উনিও তো মানুষ, ওনারে ভয় পাওয়ার কি আছে, ওনার মাঝে আর আমার মাঝে পার্থক্য হলো ওইটা রূহবিহীন মানুষ। এই জন্য আমরা রূহবিহীন মানুষের ভয় করি, রূহবিহীন মানুষ মানুষটা রূহ যাওয়ার সাথে সাথে হুজুর দেখে নিয়ে আসো কোরআন খতম শুরু করে দাও, কেন কোরআন খতম, কোরআন খতম করে যাতে মালাকুল মত বাড়ি চিনে গেছে আর যেন না আসতে পারে, একমাত্র চিনে গেছে আর যাতে দ্বিতীয়বার না আসে, কারণ কোরআন খতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, সাহাবাই কেরামরা কখনো কেউ মারা গেলে এরকম কোরআন খতমের জোয়ার ভয়ে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মারা গেছে, নবী বসে বসে কোরআন তেলাওয়াত করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কয় খতম করছে, অসংখ্য সাহাবাই কেরাম মারা গেছেন, কারো জন্য খতম কোরআন তেলাওয়াত হয় নাই, কোরআন খতম হয় নাই, কিন্তু এখন দেখা যায় আমরা জোরে সোরে মরলে যত বড় লোক তত বেশি কোরআন খতম, যত গরিব লোক কোরআন খতম তত কম, ডাকিয়ে আনতেও কষ্ট হয়, কিন্তু দরিদ্র লোক দাওয়াত দেওয়া লাগে না, অমুক ভাই মারা গেছে বা ছাত্র লই দলে দলে যায় কোরআন খতম শুরু, কারণ অমুক ভাইয়ে দাওয়াত দেওয়া লাগবে না, হাতিয়ার নিয়ে চলে আসবে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, এই যে কোরআন খতম শুরু হয়ে গেল কেন মাইয়াতের ভয়ে, মাইয়াতকে যে করে ধোয়াইছে, যে করে কাফন দাফন করাইছে, এই ঘরে মানুষ দাঁড়ার কাছে দিয়ে যায় না, ভয় এই ঘরে যাওয়া যাবে না সহজ, এই ঘরের আশেপাশে খুব ভয়, খালি মাইয়াতের ভয়, আর জিন্দা মানুষের প্রতি মানুষের আস্থা বিশ্বাস থাকে। আপনি যে কোনো এক জায়গাতে হেঁটে যাচ্ছেন, এক বাড়িতে আগুন জ্বলতেছে দূরে দেখতেছেন, তখন আপনার মনে একটু সাহস লাগে যে এই বাড়িতে মানুষ আছে, যেখানে মানুষ নাই অনেক দূর পর্যন্ত, রাত্রে আপনি যদি ভয় করেন, এখানে শোক থাকতে পারে, ডাকাত থাকতে পারে, সন্ত্রাসী থাকতে পারে, কিন্তু এখানে বাড়ি ঘর আছে, আগুন চলতেছে, লাইট চলতেছে, বোঝা যায় একটা সাহস আছে, যে জিন্দা মানুষ আছে। তাহলে জিন্দা মানুষের প্রতি মানুষের আশা ভরসা থাকে, কিন্তু মুদ্রা মানুষের প্রতি মানুষের আশা ভরসা থাকে না, বরং ভয় থাকে। যেই জ্ঞান যেই এলেমের মধ্যে রূহ আছে, জিন্দা এলেম, সেটার প্রতি মানুষের আস্থা থাকে, ভরসা থাকে। যে এলেমের মধ্যে রূহ নাই, মুর্দা এলেম, সেই এলেম থেকে, সেই জ্ঞান থেকে মানুষ শুধু ভয় পায়। আজকে দেখবেন বড় বড় জ্ঞানী বড় বড় চেয়ারে বসে আছে, মানুষ ভয়ের মধ্যে থাকে যে আমার পায়ের কাছে গেছে কয় টাকা যে সার, মানে কত টাকাতে ঘুষ দিতে হবে, এই ভয়ের মধ্যে থাকে মানুষ। এই লোকটা তো বড় জ্ঞানী, বড় শিক্ষিত, বড় শেয়ারে বসছে, তাকে দেখে মানুষ ভয় পাবে কেন? তার কাছে তো মানুষ আগ্রহ নিয়ে আসবে, তার কাজটা সুন্দরভাবে হয়ে যাবে। কারণ এই লোকটাদের যে জ্ঞানটা দিছি এটা মরা জ্ঞান। এখানে জিন্দা যে কোরআন জ্ঞান, সুন্নার জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান ছিল না। কোরআন হাদিস হলো জ্ঞানের রূপ, যে জ্ঞানের মধ্যে কোরআন হাদিস নাই ওই জ্ঞান মুর্দা জ্ঞান, যে জ্ঞানের মধ্যে যে আলমের মধ্যে কোরআন হাদিস আছে ওইটা হলো জিন্দা জ্ঞান। এই জন্য আমাদের যুব সমাজকে জিন্দা জ্ঞান দিতে হবে, রূপওয়ালা জ্ঞান দিতে হবে, এদেরকে কোরআন এবং সুন্নার শিক্ষা দিতে হবে। এদেরকে শুধু নাস্তিকদের মর্তাবদের বিভিন্ন গল্প, বিভিন্ন কবিতা, বিভিন্ন উপন্যাস পড়াইলে এদেরকে থেকে জীবনে উপকার পাওয়ার সম্ভাবনা নাই, ক্ষতি হওয়ারই সম্ভাবনা বেশি। আমার সম্মানিত ভাই বোনেরা, আলোচনা আর আমরা বেশি দীর্ঘায়িত করবো না। তো পরিশেষে আমি যে কথাটা বলবো যে এই যুব সমাজ যারা আছেন, যুবক যুবতী ভাই বোনেরা, এরা আমাদের এই ছেলে মেয়ে, আমাদের এই ভাই বোন, আমাদের সমাজের একটা মূল্যবান অংশ। এই মূল্যবান অংশটাকে আমরা ধ্বংস হতে দিব না, আমরা শেরেক মুক্ত যুব সমাজ গঠন করব ইনশাআল্লাহ, আমরা বেদাত মুক্ত যুব সমাজ গঠন করব, আমরা অপরাধ মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত যুব সমাজ গঠন করব। যেই যুব সমাজ এক একজন দাঈল আল্লাহ তৈরি হবে, যেই যুব সমাজ একজন তাওহীদের অনুসারী হবে, যেই যুব সমাজ সুন্নতের অনুসারী হবে, যেই যুবতী মা বোনেরা আম্মাজান আয়েশার মতো হবে, আম্মাজান খাদিজার মতো হবে, আম্মাজান উম্মে সালামার মতো হবে, যেই যুব সমাজ নামাজি যুব সমাজ হবে, বেনামাজি যুব সমাজ হবে না। যেন কি আমাদের ময়দানে এই পরিচয় দিতে না হয় যে আমি বেনামাজের বাবা, বেনামাজের মা, বেনামাজের ভাই, বেনামাজের স্বামী, বেনামাজের স্ত্রী, এই পরিচয় যেন কি আমাদের ময়দানে উঠতে না হয়। এভাবে আমাদের যুবকদেরকে গঠন করার জন্য আমরা চেষ্টা করব। আর যুবক ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার যুবক যুবতী ভাইয়েরা বোনেরা, কার কখন মৃত্যু এসে যায় ঠিক নাই, কত যুবক যুবতী মারা যাচ্ছে, বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছার সুযোগ পায় না, যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। এই জন্য যা অপরাধ করে ফেলেছি, যা কিছু বুঝি নাই, তাড়াতাড়ি তওবা করে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।